السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. دعوت دانير ব্যাপারে আমরা আলোচনা করছিলাম দাওয়াতের পদ্ধতি কিভাবে দাওয়াত দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। দাওয়াত দানের জন্য যাদেরকে আহ্বান করা হবে তার মানে যাদেরকে আপনি ডাকবেন আল্লাহর দিকে তাদের মন মানসিকতা খেয়াল রাখা জরুরি, কারণ সবসময় সব কথা বলা যায় না। আপনি আপনার বাড়িতেই দেখুন, আপনি বাড়িতে গেলেন আপনার স্ত্রীর সাথে, বা স্ত্রী আপনাকে কথা বলবে অথবা আপনি কোনো কথা স্ত্রীকে বলবেন। এমন কথা আছে যে স্বামী বাড়িতে এসেছে, সে হয়তো বাইরে কোন টেনশন নিয়ে এসেছে, আর সে বলতে শুরু করলো তোমার এই তোমার মা এই তোমার ছেলে সেটা কি হয়, আগুনে পেট্রোল ঢালা। সময় আছে, খাইয়ে দাইয়ে বুঝে কি বলে তারপরে একটু রেস্ট নিলে তখন যদি বলা হয় তাহলে সেটা কি হয়, গ্রহণযোগ্য হয়। আর বাড়িতে এলি এসেই বলে আজকে আমি অমুক জায়গায় বেড়াতে যাব, তাহলে সেটা স্বামীর কাছে বড় কষ্টকর লাগে। তেমনি স্বামীও তার স্ত্রীকে তার মন মানসিকতা বুঝে কথা বলতে হবে। ঠিক দাওয়াত যাকে দেবেন ওই রকম তার মন মানসিকতা বুঝে তাকে দাওয়াতের আহ্বান দিতে হবে। অনেকে বলে যে ক্ষুধার্তের কাছে ধর্মের বাণী শোনাইও না। একটা মানুষ খিদেতে মরছে, তাকে প্রথমে আপনি ক্ষুধা মেটাবার ব্যবস্থা করে দেবেন নাকি দাওয়াতের দাওয়াত দেবেন তাকে যে তুমি মুসলমান হও, তাই না? আগে ক্ষুধা মেটাবার ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু যদি কেউ মুসলমান হয়, বেনামাজি হয়, তাকে আপনি নামাজের দাওয়াত দিচ্ছেন, চলো ভাই নামাজ পড়তে যাই, তাহলে কি আপনি তাকে খেয়াল করবেন যে তার খিদে মিলেছে কিনা, নাকি খিদে মেটাবার ব্যবস্থা করার সাথে সাথে তাকে বলতে হবে চলো ভাই নামাজে যাই? যখন যেটা দরকার মানে প্রয়োজন বুঝে আপনাকে দাওয়াত দিতে হবে। বাংলায় বলে ঝোপ বুঝে কোপ মার, ঝোপটা বুঝে তারপরে কোপ মারতে হবে। একটি বীজ যতই উত্তম হোক না কেন তার ভালোভাবে জন্মাবার জন্য, ওই বীজটা অঙ্কুরিত হওয়ার জন্য চাই একখণ্ড ভালো উর্বর জমি, উর্বর মাটি, উপযুক্ত আবহাওয়া, জল এবং রোদ, পানি এবং রোদ। অনুরূপ দাওয়াতের সত্যের বাণীর মধ্যে যত উত্তম ভাবে থাকুক না কেন, আপনি যত ভালো কথাই বলতে পারুন না কেন, তারপরেও আহ্বায়ককে দাওয়াত দান করতে গিয়ে যে বিষয়গুলোর প্রতি নজর রাখা দরকার তা হল যাদেরকে আহ্বান করা হচ্ছে তাদের মনমানসিকতার প্রতি দৃষ্টি রাখা। কেননা মানুষের মন বিভিন্ন প্রকারের হতে পারে, বিভিন্ন প্রকারের হতে পারে। এই জন্যই মানুষের মন যেহেতু বিভিন্ন প্রকারের হতে পারে সেহেতু তাদের মনমানসিকতার খেয়াল রাখা আপনার জন্য জরুরি। এজন্য উত্তম পন্থায় উপযোগী ব্যবস্থায় মানুষকে আল্লাহর পথে আহ্বান করা উচিত। অতএব একজন বিবেকবান দায়ী এ বিষয়গুলো সম্পর্কে গভীর জ্ঞান থাকা দরকার। যেমন কৃষককে কোন ঋতুতে কোন বীজ বপন করা দরকার এ জ্ঞানের অধিকারী হওয়া ছাড়া সে চাষ ঠিক মতো করতে পারে না। এখন যদি কেউ এমন সময়ে গম চাষ করে যে সময়ে গম হয় না, গম হবে? গ্রীষ্মের দিনে কেউ গম চাষ করে, গম সাধারণত শীতের দিনে হয়। এবার যদি কেউ গ্রীষ্মের দিনে গম লাগায়, আলু যদি কেউ বৈশাখ মাসে আলু লাগায় হবে? যখন যে বীজ বপন করা দরকার, যখন যে ফসল হবে সেটা জানা দরকার একজন চাষিকে, তেমনি কোন সময় কোন কথাটা কোন জায়গায় কাজে লাগবে জানা দরকার একজন দায়ীকে, তাছাড়া তার দাওয়াত গ্রহণযোগ্য হবে না, কাজে লাগবে না। এ পর্যায়ে আমরা প্রাথমিকভাবে কিছু কথা উল্লেখ করব, আলোচনা করব যে কথাগুলোকে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতি থেকে চয়ন করা হয়েছে। নম্বর এক, মনে রাখা দরকার যে প্রত্যেক বস্তুর মধ্যে কয়েকটি দিক থাকে, একটা বস্তুর মধ্যে কয়েকটা দিক থাকে, যেমন সহজতা, কোমলতা, কঠিনতা, তিক্ততা ইত্যাদি। মানুষ কখনো মিষ্টি হয়, কখনো তিক্ত হয়, কখনো তেতো হয়ে ওঠে, কখনো টক, কখনো ঝাল। এজন্য সংসারে বলে কি সবসময় মিষ্টি খাওয়া ভালো নয়, মাঝে মাঝে টক ঝোক খাওয়া ভালো। তার কি হয়? পরবর্তীতে ভালোবাসাটা কি হয়? মিষ্টি হয়। মানুষের এক অবস্থা থাকে না, বিভিন্ন অবস্থা, অবস্থার পরিবর্তন ঘটে, মনের পরিবর্তন ঘটে। আর মানুষের হৃদয় হল শূন্য ময়দানে পড়ে থাকা একটি পালকের মতো বা তুলোর মতো, যেদিক থেকে হাওয়া আসে তার বিপরীত দিকে গড়িয়ে যায়। সুতরাং মনের অবস্থা খেয়াল রাখা দরকার। আপনি যদি কঠিন পদ্ধতিতে কোনো কিছু পেশ করেন তাহলে তা প্রত্যাখ্যাত হবে। একটা মানুষ নরম, কি একটা মানুষের প্রেস্টিজ আছে, কি একটা মানুষের সম্মান আছে, আপনি তার কাছে কঠিন পদ্ধতিতে দাওয়াত পেশ করলেন, সেটা কি গ্রহণযোগ্য হবে না প্রত্যাখ্যাত হবে? হ্যাঁ, শিওর সেটা প্রত্যাখ্যাত হবে, গ্রহণ হবে না। হতে পারে মানুষ দূরে সরে যেতে পারে, আর তাতেই তার কি হবে? ঔজ্জত্য বাড়বে এবং দূরে সরে যাবে। আর যদি আপনি সহজ ও কোমল পদ্ধতিতে দাওয়াত পেশ করেন তাহলে তা মানুষের নিকট গ্রহণযোগ্য হবে, সুন্দরভাবে সেটা মেনে নেবে, মনে আকর্ষণ সৃষ্টি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসিরু ওয়ালা তুআসিরু ওয়া বাশশিরু ওয়ালা তুনাফিরু ইন্নামা বুইস্তুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। তো মুআসসিরিন, তোমরা সহজ করো, কঠিন করো না। যে কোনো কাজ, দাওয়াতের কাজকে সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, দূরে ঠেলে দিও না, বিতৃষ্ণা সৃষ্টি করো না, বিতশ্রদ্ধ হয়ে যেও না মানুষের কাছে। তোমরা মানুষের মাঝে ভালোবাসা সৃষ্টি করো, ভালোবাসার মাধ্যমে দাওয়াত দাও। এটা ভালোবাসার মাধ্যমে দাওয়াত দেওয়া, নরমভাবে দাওয়াত দেওয়া সর্ব অবস্থাতে। জেহাদের সময় যখন আসবে তখন আলাদা কথা, জেহাদের পর্যায়ে যখন আসবে তখনকার কথা আলাদা, তখন তো আর ভালোবাসা নেই, তখন তো শত্রুতা, তখন এক অপরের রক্ত পিয়াসে, তো সে কথা আলাদা। কিন্তু যখন আপনি সাধারণভাবে মানুষকে দাওয়াত দেবেন তখন নরমভাবে আপনাকে দাওয়াত পেশ করতে হবে, কঠিনতা কোন রকমই করা যাবে না, মিষ্টি কথা বলতে হবে। আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যে বিভিন্ন পদ্ধতি, তার মধ্যে কি যে তোমরা মানুষের সাথে মানে নরম গরম হয়ে যেও না, গরম হয়ে দাওয়াত পেশ করো না। একটা বদু লোক, বেদুইন লোক, যখন মসজিদে নববীতে এল, সে ইসলামের জ্ঞান সন্ধানে এসেছিল, কিন্তু এসে পেশাব লাগলে মসজিদের এক সাইডে গিয়ে হ্যাঁ শুরু করে দিল, যেমন অনেকে আমাদের প্যান্ট খুলে পাইপ বের করে শুরু করে দেয়, শুরু করে দিল। আর সাহাবারা বুঝতে পারছেন মসজিদের ভিতরে পেশাব করছে, তখনকার মসজিদ এরকম আমাদের ওই টাইল বসানো আর সিমেন্ট করা ছিল না, মাটির মসজিদ, পেশাব করে দিল। তখন সাহাবারা তো মারতে উদ্যত, হ্যাঁ বকতে উদ্যত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? পেশাব করতে দাও, ওকে ছেড়ে দাও, তোমাদেরকে কঠিন করে পাঠানো হয়নি, তোমাদেরকে নরম করে পাঠানো হয়েছে, আর ওর পেশাবের উপরে এক বালতি পানি ঢেলে দাও, বাস এতটুকু, আর অন্য কিছু না, খবরদার কোন বিষয়কে কঠিন করে দিও না, কঠিন করলে তোমাদের ক্ষতি হবে, কঠিন করলে দাওয়াতের ক্ষতি হবে। আর মৌকা বুঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াত দিতেন। এক যুবক এলো, এসে বলছেন, ইয়া রাসূল আল্লাহ ইযান লি ফিজ জিনা, ইয়া রাসূল আল্লাহ আমাকে ব্যভিচার করতে অনুমতি দেন, আমি একজন যৌন তপ্ত, আমি একজন যৌন তপ্ত যুবক, আমি ব্যভিচার করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলতেন? আল্লাহ তুল বলে না, আমি হারাম করার জন্য, তার কি বললেন, কি বললেন, বললেন এই তুমি কি তোমার মায়ের সঙ্গে করতে চাও? মায়ের সঙ্গে তো হয় না হুজুর, তাহলে তুমি বোনের সঙ্গে করতে চাও? না না না, তাও তো না, তাহলে তো লোকেরাও চায় না যে তার মায়ের সঙ্গে ব্যবচার করতে, তুমি যার সঙ্গে ব্যবচার করবে সে তো কারো মা বোন, হ্যাঁ তো বটেই, তুমি যেমন চাও না তুমি মায়ের সঙ্গে ব্যবচার করবে, তেমনি কেউ তো চাইবে না তার মায়ের সঙ্গে ব্যবচার করা হোক। তুমি কি তোমার কুকুর সঙ্গে করতে চাও, তোমার খালার সঙ্গে করতে চাও? জি না, লোকেরাও চায় না। তখন লোকটা বুঝে গেল যে ব্যবচার করা বৈধ নয়। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আর তার সেই দোয়ার ফলে সেই লোকটা ব্যভিচারী যে মন ছিল, প্রবণতা ছিল, দূর হয়ে গেল। যেমন প্রতিষ্ঠান, যেমন লোক আসবে ঠিক সেই রকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। এ নয় যে তার কাছ থেকে মানুষ সরে গিয়েছে, কেউ আল্লাহ রসুলকে রাসুল্লাহ নবী আল্লাহ সাহাবারা কি বলতেন, ইয়া রাসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ, তাই না? কোন কোন লোক এসে কি বলতো, ইয়া মোহাম্মদ, সরাসরি নাম বলতো, তাই না? আপনারা সরাসরি এসে আমাদেরকে আমার নাম ধরে বলতে পারবেন? কেউ বলে আবু সালমান, কেউ বলে শেখ, কেউ বলে হুজুর, বলতে পারে না। কিন্তু দু একজন এমন লোক আছে, আব্দুল হামিদ একবারে বেদুইনের বেদুইন, হ্যাঁ, সে গোয়ার গোয়ার সহজ ভাবে এসে, সরল ভাবে এসে বলছে কি, ইয়া মোহাম্মদ। তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলতেন না। কেউ চাদর ধরে টেনে দিলে পরে আল্লাহ রসুলের কাঁধা দাগ পর্যন্ত পড়ে গেছে, কিন্তু তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু করেননি। তরবারি ধরে মাথার উপরে তুলে বলছে, মাইয়াম নাউকা মিন্নি, মোহাম্মদ এবার আমাকে তোমার, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, আল্লাহ। আল্লাহর নাম শুনে বেদুইনের হাত থেকে তরবারি খসে পড়ল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে নিয়ে বলছেন, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তখন সে বলছে, তুমি। কিন্তু আল্লাহ রাসূল চালিয়েছিলেন তরবারি, ইচ্ছা করলে চালাতে পারতেন না, আরামসে, কিন্তু না। দাওয়াতের যে নিয়ম, আমরা তো মানুষ ধ্বংস করতে আসিনি, মানুষ খুন করতে আসিনি, আমরা চাইছি কি, আমরা চাচ্ছি বানাও বিগাড় না, আমরা ধ্বংস চাই না, আমরা চাই মানুষ হেদায়েত পাক। যদি ক্ষমা করলে মানুষ হেদায়েত পায়, তাহলে পরে খুন খারাপ করব কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের দিনে কি হয়েছিল, দাঁত ভেঙে গেছিল, তাই না? তার জন্য কি বলেছিলেন, যে সেই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি তাদের নবীকে, সাজ্জাও নবী আহম, তাদের নবীকে রক্তাক্ত করে দেয়, সে জাতি পরিত্রাণ পেতে পারে না। তার মানে উদ্দেশ্য কি ছিল, যে এই জাতি ধ্বংস হয়ে যাক, কিন্তু আল্লাহর তরফ থেকে মোহাম্মদ তোমার হাতে হিদায়ত নয়, লাইসা লাকা মিনাল আমরি শাইউ, তোমার হাতে কিছু নাই, আমি ইচ্ছা করলে তাদেরকে ধ্বংস করব, আজাব দেবো, শাস্তি দেবো, আর ইচ্ছা করলে ক্ষমা করে দেবো। আর আপনি জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে এসেছিল তাদের মধ্যে একজন কমান্ডারও ছিল, যে পরবর্তীতে কমান্ডার হয়েছিল, তাই না? তারপরে এমনও মহিলা ছিল যে মহিলা তার চাচার কলিজা চিবিয়েছিল, সেও মুসলমান হয়েছিল, হিন্দ রাদিয়াল্লাহু আনহা, তিনি মুসলমান হয়েছিলেন, তাই না? তাহলে বোঝা গেল কি, আল্লাহ তাআলার যে হিকমত, সেই হিকমত অনুযায়ী আপনাকে ধৈর্য ধরতে হবে, সবুর করতে হবে। কে কখন তার মন পাল্টে ফেলবে, আল্লাহ তাআলা হেদায়েত পাবে আল্লাহ তাআলার কাছ থেকে, আপনি জানেন না। সুতরাং আপনাকে সবুরের সাথে, ধৈর্যের সাথে, এই জন্যই দায়ী চার নম্বর কেয়া যেটা আপনারা বলেন যে একদম দরকার, সেটা হচ্ছে কি, সবর, ধৈর্য চাই। অধৈর্য হলে দাওয়াতের কাজ কেউই করতে পারবে না। শুধুমাত্র নম্রতার সাথে, ভদ্রতার সাথে, সহজতার সাথে, সরলতার সাথে দাওয়াতের কাজ পেশ করতে হবে। আপনি একজনকে আকর্ষণ করছেন, এবার আপনি মসজিদে নিয়ে এলেন, আমার আমার নিজের অভিজ্ঞতা আমি দেখেছি, আমি একটা ছেলেকে, আমার ক্লাসমেট ঠিক না, আমার এক ক্লাস নিচে পড়তো হাই স্কুলে, তাকে আমি মসজিদে নিয়ে এলাম, আমি নামাজ পড়ি, তাকে নিয়ে এলাম, ভাই চল নামাজ পড়, নামাজ পড়া ভালো জিনিস, এসে নামাজ পড়ে উজু করছে, আর সেই সময় কিছু লোক মসজিদের বারান্দায় বসে বলছে, হ্যাঁ বাবা কোনো কারণে নামাজ পড়ে না, বেড়া দিলে এসে নামাজ পড়ছে। যেই বলা সে তখন কোন রকম করে মাগরিবের নামাজটা পড়ে সেই যে বের হলো, আর মসজিদ ঢুকল না। দেখলেন, ওইখানে উচিত ছিল মুসল্লিদের কি উচিত ছিল, তাদেরকে, তাকে স্বাগত জানিয়ে, তাকে সুন্দর কথা বলে মিষ্টি, হ্যাঁ বাবা তোর বাপ তো নামাজ পড়ে না, তুই বাপের মান রাখিস, বা হ্যাঁ মুসলমান ছেলে, একটু নরম কথা বললে সেই ছেলেটা হেদায়েতে প্রতিষ্ঠিত হয়ে যেত। আপনি একজনকে, একজন আপনার সাথে একজন অমুসলিম থাকে কি বেনামাজি থাকে, আমি তাকে চিনছি সবসময়, দুনিয়া নামাজ পড়েন না, দুনিয়া তোর সাথে খাবার, দুনিয়া এই না, দুঃখ দুঃখ করেন না, তাকে আকর্ষণ করুন, আকর্ষণ করুন, আকর্ষণ করে নিয়ে আসুন, আপনি দেখান যে ইসলামের চরিত্র কি। কিন্তু ইসলামের চরিত্র না দেখে যখন আপনি নিজের চরিত্র দেখাবেন, আর আপনি বলছেন আমি তাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, এটা কি ইসলামের দাওয়াত হলো না আমার নিজের দাওয়াত হলো, দূরছি করে দাওয়াত হয় না। সুতরাং সহজতা, সরলতার মাধ্যমে আপনাকে দাওয়াত পেশ করতে হবে। দাওয়াতের মধ্যে কোন কঠিনতা, কোন ধমক, ডাঁট, এগুলো একটু ভুল করে ফেললে করতেই পারে, কেউ একটা ভুল করে ফেললে করতেই পারে। আজকে পেপারে দেখলাম এক জায়গায় এক ছেলে মোবাইল চুরি করে বিক্রি করেছে, তার মা জানতে পারলে তাকে এমন মার মেরেছে, তার বাপও জানতে পারলে তাকে, দুজনে মিলে এমন মার মেরেছে যে হাসপাতালে ভর্তি আর সেখানে তার মৃত্যু। কি উচিত ছিল এই সময়ে? মার ধর, ঠিক আছে, উত্তম মধ্যম দাও, যে তাকে শিক্ষা দাও যে ভাই চুরি করা, বাবা চুরি করা ঠিক না, যায় না, ইত্যাদি ইত্যাদি, তাকে জীবন থেকে শেষ করে দেবে। সৌদি আরবের বা আরবের এক ঘটনায় আপনাদেরকে শুনিয়েছিলাম যে এক বাপ এক ছেলে তার বাড়িতে আয়না ভেঙে দিয়েছে, বল খেলতে কিংবা আয় হাতে করে বাড়ি লাগিয়ে আয়না ভেঙে দিয়েছে, বাপ এসে তার এমন মার মেরেছে, সে হাতে এমন মার মেরেছে যে হাতের কোন অবস্থায় খবরদার কাউকে গরম মন দেখাবেন না, মেজাজ দেখাবেন না, এমন সময় লোক এমন এমন প্রশ্ন করবে যে প্রশ্নের ফলে সত্যি রাগ ধরবে, তখন রাগকে কন্ট্রোল করা দরকার, রাগকে কন্ট্রোল করে তারপরে তার উত্তর দেওয়া দরকার। সেখানে যদি আপনি রেগে গিয়ে ফায়ার হয়ে আপনি তাকে যা মন তাই বলে দেন তো সে আপনার দাওয়াত থেকে বহু দূরে সরে যাবে। মোট কথা, ইয়াসিরু ওয়ালা তুয়াসিরু, তোমরা সহজ করো কঠিন করো না, ওয়াবাশ্বিরু সুসংবাদ দাও, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না, মানুষকে বিতশব্দ করে তোলো না ইসলামের প্রতি মানুষকে। হ্যাঁ, এই যে এখন বর্তমানে যে ইসলামে একটা মানে দুর্নাম চলছে, আজ ডেনমার্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাকে বোম বানালো কেন, কেন কার্টুন বানালো, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এত অপপ্রচার চলছে, এত কার্টুন বানানো হচ্ছে, কেন বলা হচ্ছে মুসলমানরা খুনি জঙ্গি তালেবান, প্রত্যেকটা মুসলমান দাঁড়িয়েওয়ালা দেখেই বসে লাদেন চাচা, তাই না? এখানে সৌদি আরব এক জায়গায় ব্যাংকে গেলাম, সে আমার দাঁড়িয়ে দেখে বলছে তালেবান, কেন বলছে? তার কারণ এই দাঁড়িয়েওয়ালারা এমন এমন কাজ করছে যে কাজের ফলে সাধারণ মানুষ এমনকি মুসলমানরা পর্যন্ত কি হয়ে যাচ্ছে, তিক্ত হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে। ইসলামের যে ধারা সেই ধারাতে তারা না থাকার ফলে, ইসলামী দাওয়াতের সেই ধারা থেকে দূরে সরে যাওয়ার ফলে তারা ইসলামকেই ভুল বুঝতে বসেছে। অথচ তাদের তো আর চরিত্র তো ইসলাম না, ইসলাম কি কোন মানুষের চরিত্র না? সেই ইসলাম তারা দেখছে না, দেখছে সাধারণ মানুষ কি করছে। এরা ভাবছে যে মুসলমানদের যদি এই অবস্থা হয় তাহলে মুসলমান ইসলামটাই হচ্ছে এরকম। আমি আপনাদেরকে গল্প শুনেছিলাম, আমার এক ওস্তাদ মদিনা ইউনিভার্সিটির ছাত্র, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং ওখানেই এখন বর্তমানে টিচার। তিনি যখন মুসলমান হন, তিনি ছিলেন হিন্দু, তিনি যখন মুসলমান হন তখন তার বাড়ির লোক বহু চেষ্টা করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল কিন্তু তিনি ফিরে আসেননি। বড় সাধু সজ্জনকে নিয়ে এসে তারা, তুমি কি ধর্ম পরিবর্তনই করতে চাও? তুমি যদি বলো যে হিন্দু ধর্ম ঠিকই নয়, ঠিক আছে, তুমি খ্রিস্টান হয়ে যাও, খ্রিস্টানরা দেখো কত উন্নত জ্ঞানে বিজ্ঞানে সংস্কৃতি সভ্যতা সব সংস্কৃতি সভ্যতায় সবকিছুতে উন্নত, খ্রিস্টান হয়ে যাও। মুসলমান কেন হতে গেলে? মুসলমানদের অবস্থা দেখছো না? মুসলমানদের অবস্থা দেখো চারিদিকে, কোর্টে যাও তো সেখানে কোর্টে বেশিরভাগ মুসলমান, চুরিতে বেশিরভাগ মুসলমান, ডাকাতিতে বেশিরভাগ মুসলমান, চামানিতে বেশিরভাগ মুসলমান, হ্যাঁ, দাঙ্গা হাঙ্গামাতে বেশিরভাগ, সবসময় ফাটাফাটি কাটাকাটি লেগেই আছে তোর ভিতরে, মুসলমান কেন হবে? উনি বলছেন, আমি জবাব দিয়েছিলাম, আমি মুসলমানদেরকে দেখে মুসলমান হইনি, আমি ইসলামকে দেখে মুসলমান হয়েছে। এটাই হচ্ছে জ্ঞানের কাজ, জ্ঞানের কাজ। পক্ষান্তরে বলা হয় জর্জ বার্নার্ড শ ইসলামকে পছন্দ করতেন, বা তখন যখন তাকে বলা হলো যে আপনি ইসলামকে এত পছন্দ করেন তো আপনি মুসলমান হন না কেন, তখন তিনি জবাবে বলেছিলেন যে সত্যপক্ষে আমার বুকে পিপাসা ছিল, আর সেই পিপাসা মিটাবার জন্য আমি বহু পানির উৎস সন্ধান করেছি, অবশেষে খুঁজতে খুঁজতে আমি পানির এক কাজল জলা দিঘি পেয়েছিলাম সামনে। সেই দিঘি থেকে পানি পান করতে যাওয়ার জন্য যখন আমি ঘাটে নামলাম, তখন দেখলাম সেই পানির উপরে মরা পড়ে আছে, মরা ভাসছে। তাই সেই পানি আর পান করতে পারলাম না। তার মানে কি, মুসলমানদের এই দুরবস্থা দেখে আমি আর ইসলাম গ্রহণ করতে পারলাম না। তিনি যত বড়ই বিজ্ঞানী হন, কিছু হন, তিনি কিন্তু আসলে জ্ঞানী নন। জ্ঞানী হলে এই কথা বলতেন না, জ্ঞানী হলে একথা বলতেন না, বরং জ্ঞান যেটা বলে যে তুমি মানুষের পরিবেশ দেখে খবরদার হক বিচার করো না। হক চিনতে হলে হক দেখে হক চিনতে হয়, হক দেখে মানুষ চিনা যায়, কিন্তু মানুষ দেখে হক চিনা যায় না। মানুষের পরিবেশ দেখে তুমি ইসলামকে বিচার করবে, এটা হতে পারে না। সুতরাং জ্ঞানীর কাজ হল ইসলামকে দেখে যে ইসলাম গ্রহণ করবে সেই হবে আসল জ্ঞানী। মুসলমানদেরকে দেখে যে মুসলমান হতে চাইবে সে কিন্তু আসলে জ্ঞানী নয়। ইসলাম হচ্ছে চিরসত্য, ধ্রুব সত্য, সূর্যের মতো স্পষ্ট। এই জন্য বলা হয় লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে জোর জবরদস্তি নয়। জবরদস্তি করলে কেউ মুসলমান হতেই পারে না, জবরদস্তি করলে বিয়ে হতে পারে না, জবরদস্তি করলে তালাক হতে পারে না। কাউকে জবরদস্তি করে মুসলমান বানালে, তরবারির আঘাতে মুসলমান বানালে কে মুসলমান হয় নাকি? জোর করে মুসলমান হবে না, না না, জোর করে মুসলমান হওয়া যায়, করা যায় না। সুতরাং কারো প্রতি জবরদস্তি নয়, কারো প্রতি জোর নয়, বরং সুসংবাদের মাধ্যমে একজনকে আকর্ষণ করুন ইসলামের দিকে, আহ্বান করুন ইসলামের দিকে, আপনার নিজের স্বার্থে না বরং তার স্বার্থে। সে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে তার স্বার্থে হবে, আপনি একজন মানুষকে বাঁচাবেন তার জন্য যে স্বার্থ কিয়ামতে পাবেন, আপনি আল্লাহর কাছে প্রতিদান পাবেন, সেটা কথা আলাদা। কিন্তু সে যদি মুসলমান হয় তাহলে আপনার কি লাভ? সে কি আপনার রুজি মাপবে নাকি সে আপনাকে চাকরি দেবে, সে আপনাকে খেতে দেবে? কিচ্ছু না, আপনি তার কাছ থেকে কিছু চান না। সে মুসলমান হয়ে যাক, সে হেদায়ত পাক, আপনি চান কেন চান? তার নিজের স্বার্থে। সে ভালো হয়ে যাক, সে হেদায়ত পাক, সে জান্নাতে যাক, তাতে আপনার লাভ কি? আপনি তার বদলে জান্নাতে যাওয়া সুযোগ পাবে। সুতরাং খুব সাবধানের সঙ্গে দাওয়াতের কাজ করতে হবে। নম্বর দুই, কোন দায়ীর উচিত নয় যে এমন ভাবে কথা বলবে যা মানুষের মনে জাহেলি উত্তেজনা সৃষ্টি করে, পক্ষপাতিত্ব সৃষ্টি করে। আমি ইন্ডিয়ান মানুষ, আমি যদি এমন ভাবে কথা বলি আপনাদের বাংলাদেশিদের বিরুদ্ধে, তখন আপনারা বাংলাদেশিরা আমার দাওয়াত গ্রহণ করবেন? যেমন অনেকে করে না, অনেকে করে না, বলে ইহুদি দেশের মানুষ। ইন্ডিয়াতে কি ইহুদি আছে নাকি? বলে ইহুদি দেশের মানুষ জাহেল। আরে যে দেশেরই মানুষ হোক, যখন তোমার ভাষায় কথা বলি তখন তার কাছ থেকে শুনতে, নিতে, গ্রহণ করতে অসুবিধা কি আছে? স্বর্ণ যেখানে পড়ে থাকবে সেখান থেকে কুড়িয়ে নাও। যদি তুমি ছাই দেখে স্বর্ণ না করাও, কাদা দেখে স্বর্ণ না করাও, গোবর দেখে স্বর্ণ না করাও, পায়খানা দেখে স্বর্ণ না করাও, তখন বোকা, তুমি একজন বোকা। আর তুমি যদি মনে করো যে গোবর অথচ সে গোবর নয়, তাহলে আরো বড় বোকা তুমি। সুতরাং এই যে অন্ধ পক্ষপাতিত্ব, যদি দায়ীকে এমন কথা বলা উচিত নয় যাতে করে কোন অন্ধ পক্ষপাতিত্ব কোন জাতিগত, সম্প্রদায়গত, গোত্র জেলাগত কিংবা ভাষাগত কোন উত্তেজনা সৃষ্টি করে, ফলে সে তার কাছ থেকে হক গ্রহণ করতে তারা বিরত হয়, এমন কথা বলা উচিত নয়। প্রত্যেক দায়ীকে এর থেকে দূরে থাকা উচিত। দায়ীকে মনে রাখা দরকার যে প্রত্যেক সমাজের মানুষের নিজের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, আচার অনুষ্ঠান আছে, মূল্যবোধ আছে, এবং এটা উত্তম নয় যে হঠাৎ করে তার কারো দিনই অনুভূতির উপর আঘাত করা, হঠাৎ করে চোট লাগিয়ে এমন একটা কথা বলে দিলাম যে এরা তো এইরকমই, তাই না? যেমন সেই গত এদেরই বললেন, আপনারাই বললেন যে এই জাতি হচ্ছে এইরকম, তাই না? এখন যদি অন্য জাতের লোক বলতো তাহলে কি অবস্থাটা হতো? সমস্যা হতো। এই জন্য নিজেদের যে বলছেন সমস্যা নেই, কিন্তু অপরে বললে কঠিন হবে। এই জন্যেই যখন আপনি কাউকে দাওয়াতের দিকে আহ্বান করবেন, তখন খবরদার কোন জাত তুলে, কোন মা তুলে, কোন বাপ তুলে, কোন রং তুলে, কোন বর্ণ তুলে, কোন এইভাবে বৈষম্য তুলে খবরদার কথা বলবেন না। যদি কেউ মানুষের বাতিল আকিদাকে সংশোধন করতে চায় তাহলে এক চরম পরিণতির দিকে নিয়ে যাবে। হতে পারে যে সে কারণে সত্যের দাওয়াত প্রত্যাখ্যান করবে, এবং হতে পারে পদ্ধতি তার মধ্যে জাহিলি উত্তেজনা সৃষ্টি করবে, নিজস্ব মূল্যবোধ, আদর্শ, আকিদা ইত্যাদি প্রতি অন্ধভীতি সৃষ্টি করবে। আপনারা শুনেছেন এক দায়ী ওয়াজ করতে করতে বলেছিল যে শাড়ি মুসলমান নারীদের লেবাস নয়, এটা হচ্ছে বেশ্যাদের লেবাস। তার জন্য কত হইচই হল সৌদি আরবে, এবং সেই দায়ের বিরুদ্ধে কতজন কত রকম কথা বলল। কি বলেছিল? শাড়ি মুসলমান নারীদের লেবাস নয়। এই কথা ঠিক, এতটুক ঠিক, কিন্তু ব্যথিক কোনটা পরের কথাটা কঠিন কঠোর, সেটা কি? এটা বেশ কাদের লিবাস ভাই, এটা না বলি পাত ঠিক আছে ইসলামী লিবাস নয়, কারণ এতে শাড়িতে কি হয়, শাড়িতে ঢাকা যায় তবু যতই ঢাকুক মহিলারা তাতে অন্তত পক্ষে পেট পিঠ বেরিয়ে থাকে, শাড়িতে নামাজ হয় না, শাড়িতে পেট পিঠ বেরিয়ে থাকে, আর এই তো মোটা শাড়ির কথা, আর পাতলা শাড়ি যদি বলেন তাহলে আরো তো কথা, পাতলা শাড়ির অধিকাংশ শাড়ি হচ্ছে যে শাড়ির নিচে সবকিছুই দেখা যায়, তো এই শাড়ি সত্যি মুসলমানদের ড্রেস না, কিন্তু পরবর্তীতে যে কথাটা আপনি বললেন বাড়াবাড়ি হলো না, বেশ তাদের লিবাস, এই জন্যে সেই তার বিরুদ্ধে আলোচনা হলো যে তার কথা হয়তো শুনছিল মানছিল অনেকেই সেখান থেকে, হ্যাঁ তার কথা মিয়ার কথা বাদ দাও, ও তো এই বলে ঠিকই তো। এবার ধরুন আপনি এক পীর সাহেবের ভক্ত, এখন আপনি সেই পীর সাহেবের বিরুদ্ধে কথা বললেন তার সামনে, তখন সেই ভক্ত মানুষ কি নেবে মনের ভিতরে? আঘাত নেবে না, চোট নেবে, এই জন্য তার মনে এমন আঘাত দেওয়া হবে না যে যার ফলে সে আপনার কাছ থেকে একদম দূরে সরে যায়। ঠিক হিকমতের সঙ্গে দাওয়াত হচ্ছে হিকমত, হিকমতের সঙ্গে দাওয়াত দিতে হবে। ওই যে বলেছিলাম যে আপনি এত কঠিন শব্দ কেন ব্যবহার করেন দাওয়াতের কাজে, নরম নরম শব্দ ব্যবহার করবেন, এত কঠিন শব্দ কেন ব্যবহার করছেন? তখন সে কি বলেছিল, আমি দেখলাম অনেকদিন দাওয়াতের কাজ করলাম তো বুঝেছি যে এই লোহাতে এমন ময়লা লেগে আছে, বা এই জিনিসে এমন কোন জিনিসে এমন ময়লা লেগে আছে, হাতুড়ি ইস্তেমাল না, হাতুড়ি ব্যবহার না করলে পরে এটা যাবেই না, তাই আমি হাতুড়ি ব্যবহার করতে শুরু করেছি আর মনে মনে শব্দ ব্যবহার করছি, যাতে মানুষের মন থেকে কি হয়, ময়লা দূর হয়ে যায়। কিন্তু ভাইজান, যদি মানুষের মনটাই কাঁচের তৈরি হয় তাহলে হাতুড়ি দিয়ে ময়লা ছাড়াতে গিয়ে ময়লা ছাড়বে না, কাজ ভাঙবে, কাজটাই ভেঙে গেল, তো তোমার ময়লা ছাড়ানোটা লাভটা কি? খুব সাবধান, খবরদার, কাঁচের উপরে ময়লা আছে তাতে কি হাতুড়ি ব্যবহার করা চলবে? কাঁচের উপর থেকে ময়লা যেভাবে ছাড়বে সেটা তোমাকে নরম করে ভিজাও ময়লাটাকে আস্তে আস্তে ওঠা, তাই না? যেমন যে জায়গায় যেমন ময়লা থাকে সেরকম ওঠাতে হবে, হাতুড়ার পাশ হাতুড়ি ব্যবহার পানি লাগাতে শুরু করে দিলে, এটা কিন্তু হিকমতের কাজ না, জ্ঞানীর কাজ না। আপনারা জানেন মদ হারাম ছিল আগে? না, মদ প্রথমে হারাম ছিল তাই না? সাহাবিরা খেতেন, এমনকি বহু সাহাবি মারা গেছেন পেটে মদ রাখা অবস্থায়, ধীরে ধীরে মদ হারাম হয়েছে। ওই যে বলা হইয়া সালুনা কাইল খামরি ওয়াল মাইসির কুল ফিহি মাইসুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, জিজ্ঞাসা করে মদ সম্পর্কে, ঠিক আছে বলো ওতে লাভও আছে নোকসানও আছে তাই না, তবে নোকসানের দিকটাই বেশি। বলা হলো তোমরা নামাজে এসো কিন্তু মদ খেয়ে এসো না, লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলু, আরে তোমরা মদ খেয়ে নামাজে আসছো আর নামাজে কি আলটা পাল্টা বকছো? ওই যে বলেছিলাম না, একটা লোক নামাজে তো মদ খেয়েছে, নামাজ লোক জিতে গেছে, আল্লাহু ইয়াস্তুর, আল্লাহ বাবা জায়গায় বলে কি বলছে, আল্লাহু ইয়াস্তুর হবে তোমাদের বলবে। তখন আল্লাহ বললে খবরদার তোমরা, এটা কিন্তু হাদিসের কথা বললাম না, এটা এখানকার গল্প বললাম, এই কারণে অবতীর্ণ হয়নি, মানে উল্টো পাল্টা বলতো, সাহাবিরা যখন নামাজ পড়তেন তখন মদ খাওয়া অবস্থায় এমনিতে মানুষ উল্টো পাল্টা বলে, হাত যাতে করে তোমরা বুঝতে পারো কি বলছো নামাজে, আর নামাজে যা বলছো তা বুঝতে না পারলে সে নামাজ নামাজই নয়, সে নামাজে প্রাণ নেই রূহ নেই। যেমন আমাদের অধিকাংশ মানুষ, আমাদের অধিকাংশ অনারতই লোক যা বলে তা বোঝে না, আর কোরআন কি বলছে, হাত্তা তায়ামু মা তাকুলুন, যাতে করে তোমরা বুঝতে পারো বোঝো যা বলছো। ওরা মদ খেয়ে এসে যা বলতো তা বুঝতো না, আর আমরা আরবি না জেনে তার অর্থ না পড়ে না বুঝে যা বলছি তা বুঝি না জানি না, কতর পার্থক্য না হোসেন ভাই, কতর পার্থক্য, হাত্তা তায়ামু মা তাকুলুন। তো যাই হোক, বলা হলো তোমরা মদ খাওয়া অবস্থায় নামাজ পড়তে এসো না, তার মানে কি নামাজের যখন আসবে তখন মদ খেস, তার আগে বা তারপরে মাফি মুসবে তাই না? কোরআন কই একেবারে আল্লাহ তুর বললেন, বলল না এই তোমরা মদ খেও না খালাস, কারণ আল্লাহ তালা জানেন যে মানুষ চিরদিন মদে অভ্যস্ত আছে তাকে হঠাৎ করে স্টপ করে দিলে পরে কি হয়ে যাবে, সেখানে ঐধ্বস্ত হবে, মানবে না, মেনে নিতে পারবে না, এই জন্য ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে, হ্যাঁ তারপরে যখন দেখলেন যে হ্যাঁ এবার সময় এসেছে তখন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এই যে মদ জুয়া মূর্তি পূজার বেদি, এগুলো হচ্ছে রিপস, নাপা, অপবিত্র, শয়তানের কাজ, ফাজদানি বুক তোমরা দূরে থাকো। সাহাবারা বললেন খালাস খালাস, আমি তাহাই না, আমরা দূরে থাকলাম। কিন্তু প্রথমেই যদি আল্লাহ তাআলা বলতেন তাহলে হয়তো এমন অবস্থা হতো যে অনেক লোক তা মেনে নিত না। ধীরে ধীরে ধীরে ধীরে যখন যেমন দরকার আছে, যতটুকু বলার দরকার, যেভাবে বলার দরকার, আপনি তাকে সেভাবেই বলবেন। চট করে তাকে এমন কথা বলবেন না, এমন আঘাত দেবেন না যে সে আপনার জায়গাতে আসার জায়গায় সে কি হয়ে যাবে, দূরে সরে যাবে। এ হচ্ছে দাওয়াতের হিকমত। ব্যাস, তারপর অনেক দায়ী আছে যারা এই কঠোরতা অবলম্বন করতে গিয়ে তারা বাতিল মাবুদদেরকে গালি দিয়ে থাকে। বাতিল মাবুদদেরকে গালি দিয়ে কি দাওয়াতের কাজ করা যায়? ভাই, একটা লোক মনে করুন একটা মাবুদের পূজা করে, ঠিক আছে, আপনার সেই লোকটাকে আপনি পেলেন, যখন আপনি তাকে দাওয়াত দেবেন তখন কি বলবেন? ওটা অমক না, গালাগালি করে আপনি তাকে দাওয়াত দেবেন? কি বলতে হবে? যদি আপনি গালাগালি করে দাওয়াত দেন তাহলে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। আল্লাহ বলছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। আর ওরা আল্লাহকে ছেড়ে যাদেরকে আহ্বান করে তাদেরকে গালাগালি করো না, গালি দিও না। কেন গালি দিও না? কারণ গালি দিলে আসলে কাকে গালি দেওয়া হবে? আল্লাহকে গালি দেওয়া হবে। কি করে আল্লাহকে গালি দেওয়া হবে? যেহেতু ওই বাতিল মাবুদকে গালি দিলে বাতিল মাবুদের পূজারীরা তখন তোমার আল্লাহকে গালি দেবে, তাই না? ইন্টারনেটে বলছে মোহাম্মদ কাজ্জাব, একজন খ্রিস্টান কানাডা থেকে বলছে, বলছে মোহাম্মদ মিথ্যো আর মোহাম্মদের আল্লাহ হচ্ছে মিথ্যো। দেখছেন, মোহাম্মদের আল্লাহ আলাদা হয়ে হলো। সুতরাং আল্লাহ আলাদা পানি দেবে, আল্লাহকে ইন্ডাইরেক্ট ভাবে গালি দেবে, খবরদার তোমরা গালাগালি করো না। ওই যে সাহাবাদার বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাবিরা গুনাহের মধ্যে একটা গুনাহ হলো কি, মা বাপকে গালি দেওয়া। সাহাবারা অবাক হলেন, কান্ত শালা তু চুপ কর, মেয়েদের কি শালা হয় নাকি? গালি দিলে কেন? গালির পারণে গালি, চিটফটটা, তাই না? ও যেমন গালি দিল শালি, তখন শালির যেটা অপোজিট হয় মানে কি বলে পুংলিঙ্গ হয়, শালা বলে দিল। আরে লাগলো আর না লাগলো আমার গালিতে তো ভুল মানলো। এইভাবে প্রকৃতপক্ষে ও শালা হতেই পারে না, মহিলার শালা হতেই পারে না, কিন্তু যেহেতু ও শালি বলল তখন বদলে ওকে শালা বানিয়ে দিল। ইসলাম একটা সত্য ধর্ম, ইসলাম কোনদিন মিথ্যা নয়। যখন আপনি কোন ধর্মকে এইভাবে সরাসরি গালাগালি করবেন তখন তারাও ইসলামকে গালাগালি করবে, যেটা পরিচ্ছন্ন পবিত্র তাকেও আসলে কি করা হবে, গালি দেওয়া হবে। এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়ে শিক্ষা দিয়েছেন, বরং কোরআন তার দায়ীদেরকে দাওয়াত উপস্থাপন করার সময় তাদের কাছে উত্তমভাবে পেশ করার নির্দেশ দিয়েছেন, দাওয়াত উত্তমভাবে পেশ করতে হবে। আল্লাহ তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলেছেন ওয়া কুল লিইবাদি ইয়াকুলু আল্লাতি হিয়া আহসান, আমার বান্দাদেরকে বলো তারা যেন উত্তম কথা বলে, যে কথা সব থেকে উত্তম সেই কথা ব্যবহার করে। ইন্নাস শাইতানা ইয়ানযাবু বাইনাহুম, কারণ শয়তান উস্কানি সৃষ্টি করে। কথা বললেন, কথা বললে কি হয়, একটা কথাতে বাড়াবাড়ি হয়ে যায়, তখন এ কথা ওকে, ও কথা ওকে, কি হয় শেষকালে এত বিশাল বাড়াবাড়ি হয় যে বলেই না। শয়তান তো চায় এটা, শয়তান তো উস্কানি দিতেই চায়, আর শয়তান মানুষের মাঝে উস্কানি দিয়ে মানুষের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, তাই না? শয়তানের কাজই হচ্ছে এইটা। শয়তানের কাজ কেমন জানেন? একজন ওস্তাদকে তার ছাত্র জিজ্ঞেস করলো, হুজুর শয়তানের কাজ কি? তবে তুমি দেখবে বাবা শয়তানের কাজ কি? বলে যে আমি দেখতে চাই শয়তান শয়তান বলে লোককে, তো শয়তানের কাজটা কি? চলো আমার সাথে শয়তানের কাজটা কি দেখাই চল। গিয়ে একটা মিষ্টির দোকানে গিয়ে দুজনে ওস্তাদ ছাত্রদের বসে আছে। তারপরে শয়তানের কাজ দেবে বলে জি হ্যাঁ, দিয়ে মিষ্টি দিয়ে রসগোল্লার একটু ঝোল নিয়ে দেওয়ালে লাগিয়ে দিয়েছে। দেখো এবারে খেয়াল করে দেখো ঝোলটার দিকে, কিছুক্ষণ পর সেই লাল রঙের মাছি হয় না বোনটা মতো মনমন মনমন করে, মাছিটা এসে বসেছে সাইডে টিকটিকি বসেছিল, সে মাছিটাকে ধরার জন্য দৌড় দিয়েছে। এই সময় একটা পুলিশ তার কুকুরের কুকুরকে সাথে নিয়ে পোষা কুকুর সাথে নিয়ে সে দোকানে মিষ্টি নিতে এসেছে। কুকুর ওই টিকটিকিটাকে দেখে মেরেছে ঝাঁপ, যেমনি ঝাঁপ দিয়েছে টিকটিকিটা ধরতে না পেরে অমনি রসগোল্লা গামলার উপরে পড়ে গেছে। রসগোল্লা গুলো নষ্ট হবে না? হবে না। বাস শুরু হয়ে গেল গালাগালি, কাকে? কুকুরকে তো গালাগালি যায় না, যার কুকুর তাকে গালাগালি শুরু হয়ে গেল। আর এই গালাগালি কি পুলিশে সহ্য করবে? হ্যাঁ, দিল এক থাপ্প। তারপরে এই শুরু হয়ে গেল, যা হয় এমন শুরু হলো যে শেষ পর্যন্ত এই কেস গেল পুলিশে, পুলিশ থেকে গেল কোর্টে। এতক্ষণ সময় মারামারি কেস মানে থানা পর্যন্ত যাওয়া ব্যাপারটা ওস্তাদ সাগরদের লক্ষ্য করলো। আর ওস্তাদ সাগরকে বললো, দেখলে বাবা শয়তানের কাজ, এরকম করে একটু ঝোল লাগিয়ে দেওয়া খালি, একটু ঝোল লাগিয়ে দিল, সামান্য কিছুই না, সামান্য একটা জিনিস, মুরগি, ওর বাড়ির মুরগি আমার বাড়িতে এসেছে তাই না? দিয়ে এই নিয়ে মারামারি হয়, মুরগি মারা হয় না, কি মারা হয়? মানুষ মারা হয়, হয় না? হয় না, সামান্য একটা জিনিস নিয়ে। শয়তানের কাজ হচ্ছে এরকম, তো এমন কথা বলো না যে কথার মাধ্যমে শয়তান উস্কানি দিয়ে আপোষে কি সৃষ্টি করে, দ্বন্দ্ব সৃষ্টি করে, শত্রুতা সৃষ্টি করে। ইন্না শয়তানা কানা ইনসানে আদুওয়ান মুবিনা, শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু, শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। রব্বুকুম আ'লামু বিকুম ইন ইয়াশা ইয়ারহামকুম ওয়া ইন ইয়াশা ইউআযযিবকুম ওয়ামা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা। আল্লাহ তোমাদের রব তোমাদের সম্পর্কে ভালো জানেন, যদি তিনি চান তোমাদের প্রতি দয়া করবেন, যদি চান তিনি শাস্তি দেবেন। আরে নবী, আমি তোমাকে ওদের উকিল বানিয়ে পাঠাইনি, নবী তোমাকে উকিল বানিয়ে পাঠাইনি, কিছু মানুষকে আমি পীর আর মানুষের উকিল বানিয়ে পাঠিয়েছি, উকিল ধরো না হলে পার পাবে না, নবী উকিল নয় তাই না? ওই উকিল ধরো না হলে পার পাবে না, নবীকে উকিল বানিয়ে পাঠানো হয়নি, কিন্তু হ্যাঁ কিছু দেশে কিছু লোককে কিছু ব্যক্তিকে উকিল বানিয়ে পাঠানো হয়, তাদেরকে ধরতে হবে না হলে পার পাবেন না। অথচ আল্লাহ বলছেন কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ উকিল হওয়ার জন্য যথেষ্ট। ওলা তাত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়াকিলা বা মিন দুনি ওয়াকিলা, আল্লাহ ছাড়া অন্যকে উকিল ধরো না। আল্লাহ কোরআনে বলছে মোহাম্মদকে উকিল বানিয়ে পাঠানো হয়নি, আর এরা বলছে উকিল ধরো না হয় পার পাবে না। হাই হাই وَرَبُّكَ أَعْلَمُ بِمَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِيِّينَ عَلَى بَعْضٍ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا। যাই হোক, মোট কথা আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে ইচ্ছা করলে আমি কাউকে হেদায়েত দেব, ইচ্ছা করলে আমি কাউকে রহম করব, ইচ্ছা করলে আমি কাউকে শাস্তি দেব, আর এই ব্যাপারে তোমাদের কি করা উচিত নয়, এ ব্যাপারে তোমাদের কোন মানে কাঠিন্য করা বা কঠিনতা করা উচিত নয়, দাওয়া দিতে হবে নম্রতার সাথে। এই কথাই আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, এমন কথা বলতে হবে যে কথার মাধ্যমে কোনো ফিতনা সৃষ্টি না হয়, যে কথার মাধ্যমে কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয়, উস্কানি সৃষ্টি না হয়, এক দলকে অপর দলের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া এমন যেন না হয়। নম্বর তিন, মানুষের মধ্যে এমন অনেক আছে যারা বক্তার মুখে তাদের সুনাম শুনতে অভ্যস্ত, বক্তার মুখে সুনাম শুনতে অভ্যস্ত, বক্তার উচিত বক্তব্য রাখার সময় ওই ব্যক্তিদের সম্মানের দিকে দৃষ্টি রাখা, মানে যে মানুষ যেটা পছন্দ করে। যেমন আপনি যদি আমাকে দাওয়াত দেন, ঠিক আছে, আমাকে দাওয়াত দেন, তো আপনি যে তরকারিটা রান্না করবেন সেটা আমার মতো করে রান্না করবেন না আপনি নিজের মতো রান্না করবেন তাই না? আমি যেটা খাই না, আমি যেমন মনে করুন মুরগির মাংস খাই না, মুরগির গোশত খাই না, আপনি মুরগির গোশত খান, আমাকে দাওয়াত দিয়েছেন, আপনি জানেন যে আমি মুরগির গোশত খাই না, তো আপনি খান বলে কি আপনি সে মুরগির গোশত রান্না করবেন? তখন আপনার উচিত কি আমি যে গোশতটা খাই সেটা রান্না করবেন, যেরকম ঝাল খাই সেরকম রান্না করবেন, নয় আপনি বেশি ঝাল খান তো ঝাল বেশি দিলেন, না তাহলে তো দাওয়াত হলো না। দাওয়াত কাউকে দিলে পরে তার মতো রান্না করতে হবে, সে যেমন খায় ঠিক সেই পরিমাণ লবণ সেই পরিমাণ ঝাল দেওয়ার চেষ্টা করে সে যে জিনিসটা খায় সেই দিন যে জিনিসটাকে ভালোবাসে সেই জিনিসটা তার সামনে পেশ করলে পরে সে খুশি হবে, তাই না? ঠিক এই দাওয়াত জিনিস দাওয়াতও তাই, এমন সুন্দর করে তার সামনে পেশ করতে হবে যে জিনিসটা সে ভালোবাসে, তাই দিয়ে সে পছন্দ করে তার প্রশংসা করা হোক, একজন সম্মানী ব্যক্তি তার সম্মান দেখে কথা বলা হোক। আপনি এখন হুজুর হয়েছেন আর জানেন যে সে একজন বেনামাজি, আপনি তাকে গিয়ে এমন কথা বলে তার প্যাস্টিজে লাগলো, সে আপনার কাছে গ্রহণ করবে না? না, যেমন প্রয়োজন সেরকম যে প্রশংসা পছন্দ করে তার প্রশংসা করতে হবে। একটা গল্প বলবো, হাসির গল্প, প্রশংসা পছন্দার গল্প। একজন বাঙালি নামাজ পড়ত না, তো ওই জামাতের মধ্যে কারো নাম ছিল মুস্তাকিম, কারো নাম রহিম, কারো নাম রহমান, কারো নাম মালিক, কারো নাম এইসব ছিল আর কি। তো এর নাম ছিল পাঁচু, মুসলমানদের নাম পাঁচু হয় নাকি? হ্যাঁ পাঁচু হয় না কেন, রহিমের নাম নিচ্ছে, মালিকের নাম নিচ্ছে, মুস্তাকিমের নাম নিচ্ছে, কিন্তু তার নামটা নেয় না। তখন তার রাগ হয়ে গেল মনে মনে, কিভাবে রহমানের নাম নিচ্ছে? আর রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন, আলামিনের নাম নিচ্ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের নাম নিচ্ছে, আর আমার নামটা নেয় না। আমি ইমাম সাহেবকে ভাতি দেবো না, বললো ইমাম সাহেবকে ভাতি দেবো না, যে পালি করে খাই না বাড়ি বাড়ি, কি হলো আর নামাজ পড়তেও আসে না? বললো না হুজুর ভালো লোক না, হুজুরের মধ্যে ইনসাফ নেন, কি হলো ও অমুক অমুক অমুক সবারই নাম নিচ্ছে আর হুজুর আমার নাম নেয় না। এবার কি করবে হুজুর? হুজুর দেখুন তো ব্যাপার খারাপ, দিয়ে ওকে নিয়ে একটা নকল নামাজ পড়লো, দিয়ে পড়তে পড়তে বলে সে সোয়া পড়ে বলছে আমাকে বলতে বলতে যে পাঁচু খিঞ্জি রে করে টেপে দিল, দিয়ে তখন পাঁচু খুব খুশ, কি বললো? পাঁচু খিঞ্জি, পাঁচু শুয়োর, ও তো বোঝে না কি বললো আমাকে, বুঝতে পারলেন? খুব খুশি হয়ে গেল, দিয়ে তখন হুজুরের ভাত চালু করলো, হুজুরের কাছে আসা যাওয়া করতে লাগলো, নামাজও করতে লাগলো। এটা ঠিক না ভুল? যাক হুজুরের পদ্ধতি ভুল, হুজুরের পদ্ধতি ভুল, হুজুরকে বোঝানো উচিত ছিল যে নাম এভাবে নেওয়া হয় না, আসলে যেটা আছে। যাই হোক, মোট কথা হলো কি, তাকে খুশ করে দাওয়াতের দিকে আকর্ষণ করা হলো। আপনি সেরকম চেষ্টা করবেন যে সে যাতে খুশ হয়। একটা লোক প্রশংসা পছন্দ, ঠিক আছে প্রশংসা করেন, কিন্তু মিথ্যা প্রশংসা না। তাকে মসজিদে নিয়ে এসে মসজিদে বসিয়ে কিংবা যেখানে যাবেন সেখানে সে জানেন যে হ্যাঁ এই লোকটা হ্যাঁ এই জিনিসটা পছন্দ করে, কি সে চা খেতে পছন্দ করে তাকে চা বানিয়ে দিলেন, আপনি জানেন যে সেই লোকটা এক বিশেষ বিশেষ খাবারের পছন্দ ব্যাপার আছে তাই না, সেই জিনিসটা বানিয়ে তাকে খাওয়ালেন, তাতে সে খুশ হয়, তার মনটা কি হয়? পরিবর্তন হয়, ফলে আপনার দিকে আকৃষ্ট হয়ে সে আপনার দাওয়াত গ্রহণ করবে। এই দিকটা খেয়াল রাখা উচিত। বক্তা যদি এই বিষয়টি এগিয়ে যায় তাহলে হতে পারে এ কারণে ওই সমস্ত ব্যক্তিদের আমিত্বের অনুভূতির কারণে তাদের মধ্যে অহংকার সৃষ্টি হবে, দাওয়াত গ্রহণ করবে না, এতে করে তারা দাওয়াত গ্রহণ করা থেকে বিরত থাকবে এবং এমনকি ওই সমস্ত ব্যক্তিদের মাঝে ও সত্যের দাওয়াতের মাঝে প্রতিবন্ধকতা হয়ে বা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। অর্থাৎ সত্যের দায়ী উচিত সাধ্য অনুযায়ী এই দুর্বল দিকটির উপর দৃষ্টি রাখা, যাতে করে এমন কোন কারণ সৃষ্টি না হয় যার ফলে সত্যকে গ্রহণ করতে অথবা সত্যকে সত্য হিসাবে দেখতে কোনো বাধা সৃষ্টি না হয়। নম্রতা নম্রতা নম্রতা, নরমভাবে কথা বলা, এ ব্যাপারে আল্লাহ তাআলা দুটো নবীকে পাঠিয়েছিলেন কার কাছে? সব থেকে কঠিন হৃদয় কঠোর হৃদয়ের কাছে দুজন নবীকে পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা নরম কথা বলতে। তাহলে তার মতো যারা কঠোর হৃদয় নেয় তাদের কাছে নরম কথা, তাই না? নরম কথা বলে ইজহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মুসা ও হারুন তোমরা উভয়ে ফিরাউনের নিকট যাও, সে সীমা লঙ্ঘন করেছে, সে হচ্ছে তাগিয়া। ফাকুলা লাহু কৌলান লাইয়িনান, তোমরা উভয়ে নম্রভাবে কথা বলো, তার সাথে নরম কথা বলো, গরম কথা বলো না, কারণ গরম কথা বললে এতে একে তো অহংকারী, অহংকারের অহংকার বেড়ে যাবে। আগু পেট্রোলে আগুনে পেট্রোল পড়বে, সে তো আগুন এমনিতেই, তারপরে তুমি পেট্রোল ঝাড়ো, খবর দাও, নরম কথা বলো। আগুন যদি নিভাতে হয় পেট্রোলের দরকার না পানির দরকার? পানি ঝাড়ো, পানি হচ্ছে নরম জিনিস, পানি ঝাড়ো। লাল লাভ হইয়া